بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমাদের এক ভাই জানতে চেয়েছেন আত্মহত্যাকারী কি জান্নাতে যাবে। সম্মানিত বন্ধুগণ, আত্মহত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ এবং খুবই নিকৃষ্টতম একটি অপরাধ। মুসলমানের জন্য উচিত নয় সে নিজের আত্মা নিজে হত্যা করবে, কারণ কোরআনুল কারিমে সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা, তোমরা নিজেদের আত্মহত্যা করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি বড়ই দয়াবান। অনুরূপ ভাবে হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজের আত্মহত্যা করবে সেদিন কিয়ামতের দিন সেই জিনিস দিয়ে তাকে শাস্তি দেয়া হবে। কেউ যদি ফাঁস লটকিয়ে বা ছোরা দিয়ে যে যেভাবে আত্মহত্যা করবে সেভাবেই তাকে কিয়ামতের দিন শাস্তি দেয়া হবে। কাজে এটা মহা অপরাধ, এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। তবে মুসলমান হয়ে কেউ যদি আত্মহত্যা করে এবং সে যদি শিরক না করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাধীন, সে তার এই আত্মহত্যার যতটুকু পাপ, যেরকম পাপ করেছে এই পাপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাধীন, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফও করতে পারেন, ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন, এবং সেই যতটুকু সে অপরাধ করেছে এরকম শাস্তি ভোগ করে সে ইনশা আল্লাহ জান্নাতে যাবে যদি সে শিরিক না করে। কারণ কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফির আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না যে তার সঙ্গে শরীক স্থাপন করবে, এবং শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারবেন। অতএব এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন তাকে তার ইচ্ছাধীন থাকবে, তাকে ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন, ইচ্ছা করলে শাস্তিও দেবেন, যেরকম তার অপরাধ ওই রকম, কিন্তু সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না যদি সে মুসলিম হয় এবং শিরক না করে। কারণ এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এবং সাহাবায়ে কেরামের আকীদা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আর আমাদের সমাজে যারা শিয়া এবং অন্য যারা মুতাজিলা, তারাই শুধু আকীদা পোষণ করে যে কবিরা গুনাহ করলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, কিন্তু না, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো, বিশ্বাস হলো, এবং এটাই সহি যে কেউ যদি শিরক না করে, অন্য কবিরা গুনাহ করে মারা যায়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে আজাবও দেবেন, কিন্তু কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে ক্ষমা পাবে না। ওয়া হাযা আল্লাহু আলাম বিসওয়াব সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।